যাদের আল্লাহ ভিন্ন না এক, যাদের নবী ভিন্ন না এক, যাদের কুরআন ভিন্ন না এক, যাদের হাদিস ভিন্ন না এক, যাদের কেবলা ভিন্ন না এক, যাদের কালেমা ভিন্ন না এক, তাদের প্রশ্ন জাগে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কেবলা এক, সব মুসলমানের কালেমা এক, তবে কেন দল ত্যাগ ত্যাগ করতে হবে? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন, সমস্ত মুসলমানের আল্লাহ এক, রসুল এক, কুরআন এক, হাদিস এক, কালেমা এক, কাবলা এক, তবে কেন দল ত্যাগ করতে হবে? এই প্রশ্নের জবাব হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। আল্লাহ রসুল একটা সুন্দর উপমার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়েছেন। রসুলের দেওয়া উপমাটা হইল জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক একটা রোগের নাম। এই রোগের লক্ষণ হইল পানির পিপাসায় রুগী পানির পিপাসায় মারা যায়, অথচ পানি দেখলে পান করতে চায় না, ভয় পায়। মূলত এই রোগটা হয় কুকুরের। জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুর যে মানুষকে কামড় দেয়, ওই কুকুরের বিষে আক্রান্ত হইয়া ওই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া যায়। অত্যন্ত মুসলমান ইসলাম ধর্মের ব্যবহার করব দুনিয়ার লালসা চরিতার্থ করার জন্য। একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করব সুদাপথে বেসতে পৌঁছার জন্য। বলুন তো ইসলাম ধর্ম কত দলের? 73 দলের ইসলাম ধর্ম। 72 দলের ইসলাম ধর্ম হইল দুনিয়ার স্বার্থ আদায়ের জন্য, এক দলের ইসলাম ধর্ম হইল সুদাপথে বেসতে যাওয়ার জন্য। 72 দলের ইসলাম ধর্ম আছে, এরাও ইসলাম ধর্ম ব্যবহার করে, এরাও ইসলামের কলিমা ব্যবহার করে, এরাও ইসলামের কেবলা ব্যবহার করে, এরাও ইসলামের কোরআন ব্যবহার করে, এরাও ইসলামের নবীর নাম ব্যবহার করে, এরাও ইসলামের নবীর হাদিসের কথা কয়। কত দল? 72 দলে ইসলামের কোরআন, ইসলামের নবী, ইসলামের হাদিস, ইসলামের কলিমা, ইসলামের কেবলা, ইসলামের সবকিছু ব্যবহার করে 72 দল। এক দলেও ইসলাম ব্যবহার করে, কিন্তু আল্লাহ রাসূল বলেন 72 দল মুসলমান ইসলামকে ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, এক দল মুসলমান ইসলাম পালন করবে সুজা পথে জান্নাতে পৌঁছার জন্য। বুঝে থাকলে বলুন 72 দল মুসলমানের ইসলাম পরকালের স্বার্থে না দুনিয়ার স্বার্থে? এক দল মুসলমানের ইসলাম পরকালের স্বার্থে, 72 দল মুসলমানের ইসলাম দুনিয়ার স্বার্থে, এক দল মুসলমানের ইসলাম পরকালের স্বার্থে। এখন বোঝা যাইব দুনিয়ার স্বার্থের ইসলাম কোনটা আর পরকালের স্বার্থের ইসলাম কোনটা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন দুনিয়ার স্বার্থ আবার তিন প্রকার। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লালসা তিন প্রকার। এক নম্বরের লালসা হইল মানের লালসা, দুই নম্বরের লালসা ধনের লালসা, তিন নম্বরের লালসা অবাধ যৌন আচরণের লালসা। দুনিয়ার লালসা কয় প্রকার? এক নম্বরটা মানের, মানের মর্যাদার লালসা। দুই নম্বরটা ধনের লালসা। লালসার নামগুলি সিরিয়াল নম্বর সহ স্মরণ রাখলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। দুনিয়ার লালসা তিন প্রকার। 72 দল মুসলমান ইসলামকে ব্যবহার করবে, ইসলামের কোরআন ব্যবহার করবে, ইসলামের কলেমা ব্যবহার করবে, ইসলামের কেবলা ব্যবহার করবে, ইসলামের নবীর দোহাই দিবে দুনিয়ার লালসা চরিতার্থ করার জন্য। 72 দল মুসলমান ইসলামকে ব্যবহার করবে, একদল মুসলমান ইসলাম পালন করবে জান্নাতে পৌঁছার জন্য। সুতরাং 72 দলের ধর্ম ও ইসলাম, এক দলের ধর্ম ও ইসলাম। কিন্তু 72 দলের ইসলামে আর এক দলের ইসলামে রেশম আসেনি। 72 দলের ইসলামরে হাতিয়ার বানাইব দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আর একদল মুসলমানে ইসলামকে পালন করব বেসতে বৌছার জন্য। কাজেই এক দলের যেই কোরআন, 72 দলের সেই কোরআন, এক দলের যেই খুদা, 72 দলের সেই খুদা, এক দলের যেই রসুল, 72 দলের সেই রসুল, এক দলের যেই কেবলা, 72 দলের সেই কেবলা, এক দলের যেই কালেমা, 72 দলের সেই কালেমা। ব্যবধান শুধু, 72 দলের একই কালেমা ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, এক দলের একই কালেমা ব্যবহার করবে জান্নাতে পৌঁছার জন্য। দুনিয়ার লালসা কয় প্রকার? প্রথম নম্বর মানের লালসা, মর্যাদার লালসা, নেতৃত্বের লালসা, সোয়াদের লালসা, গদির লালসা। এইগুলি সবটা মিলে এইটার নাম মানের লালসা, সবটা মিলে এইটার নাম মানের লালসা। দুই নম্বর লালসা হইল দুনিয়ার ধনের লালসা, দুনিয়ার লালসা দুই নম্বরটার নাম ধনের লালসা, আর দুনিয়ার লালসা তিন নম্বরটার নাম অবাধ যৌন আচরণের লালসা। বাহাত্তর দল মুসলমানের ভাইব, কোন কোন মুসলমানের ভাইব একটু ঘরে কই, এই তিন লালসায় কোন কোন কাফিরের ভাইব এর এক দুইটা উদাহরণ দেই। আবু জেহেলকে, আবু জেহেলকে আবু জেহেলের বন্ধু প্রশ্ন করেছিল, বন্ধু এই একটা ঘরের ভিতরে নিরিবিলি তুমি আর আমি দুইজন ছাড়া তৃতীয় কোনো মানুষ নাই, একটা প্রশ্ন করলে সত্য জবাব দিবা? আবু জেহেল বলে বন্ধু তোমার কাছে সত্য কথা না বললে এই জগতে আর কার কাছে বলতে পারি? তখন আবু জেহেলের বন্ধু প্রশ্ন করেছিল, মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য না মিথ্যা? আবু জেহেল বলে প্রায় বন্যায় সত্য, মুহাম্মদ জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, যা কিছু বলে সব সত্য বলে, জীবনে একটাও মিথ্যা বলে না। আবু জেহেলের বন্ধু কয়ে যেই সত্য আমার কাছে গোপনে স্বীকার করলা, সমাজের লোকের কাছে সেই সত্য স্বীকার করো না কেন? আবু জেহেল কয়ে আমি যদি সমাজের লোকের কাছে তুমি বন্ধু হিসাবে কথা দিয়েছি এই জন্য সত্য স্বীকার করেছি, এটা যদি সমাজের লোকের কাছে স্বীকার করি আমার দলে কোনো লোক থাকবে না, আমার দল ভেঙ্গে সমস্ত লোক মুহাম্মদের দলে চলে যাবে, আমার যদি দল না থাকে আমার নেতৃত্বের কি উপায় হবে? আবু জেহেল সত্য বুঝে বুঝতে না পারিয়া গ্রহণ করে নাই, না বুঝে শুনে গ্রহণ করে নাই, সত্য বুঝে শুনে গ্রহণ করে নাই কেন? আবু জেহেলে বেস্তের ভোট চিনে নাই, চিনেছিল। আবু জেহেলে সুজাপদ পায় নাই, পেয়েছিল, গ্রহণ করে নাই কেন? দুনিয়ার লালসায়। সিরিয়াল নম্বর কত? আবু জেহেল বেস্তের সুজাপদ চিনেছিল না, গ্রহণ করে নাই কেন? দুনিয়ার লালসায়। সিরিয়াল নম্বর কত? এই জন্য বলছিলাম সিরিয়াল নম্বর স্মরণ ডাক্তার সামনের কথা বলতে সহজ হবে। কারণ হজরত মুসা আলাইহিসসালামের জমানায় মুসা নবীর মাধ্যমে জান্নাতে পৌঁছার সুজাপথ চিনেছিল, গ্রহণ করতে পারে নাই ধনের লালসায়, গ্রহণ করতে পারে নাই। সিরিয়াল নম্বর কত? দুই। কারণের সিরিয়াল নম্বর দুই। তসলিমা নাসরিন বেস্তের সুজাপথ পায় নাই তা নয়, তিস্তারা কোরআন বাংলা তর্জমা হইলে অধ্যয়ন করেছে। তো সীমান আসলে যদি তিসপাড়া কোরআনের বাংলা তর্জমা অধ্যয়ন না করত, কোরআনের কোন আয়াতে আল্লাহ নারী সম্পর্কে কি বললেন কেমন করে বলতো? অধ্যয়ন করেছে, বেস্তে পৌঁছার সুজাপথ পাইছে, কিন্তু গ্রহণ করেছে, গ্রহণ করে নাই কেন? অবাধ যৌন আচরণের লালসায়। কোরআনের ভোট গ্রহণ করলে কুকুর কুকুরির মতো স্বামী ছাড়া অবাধ যৌন আচরণ সারা জীবন ভর করা যাবে না। তসলিমা নাসরিন বেস্তের পথ কিনেছিল, গ্রহণ করতে পারে নাই অবাধ যৌন আচরণের লালসায়। সিরিয়াল নম্বর কত? তিন। আর আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনে যে হোয়াইট হাউসের কর্মচারিনীর সাথে আকাম কুকাম করল না করে নাই, তার সিরিয়াল নম্বর কত? এই জন্য বলেছিলাম দুনিয়ার লালসা কত প্রকার, হয়তো নেতৃত্বের লোভে কোরআনের পথ চিনছে কিন্তু চলে না, আর না হয় ধনের লোভে কোরআনের পথ চিনা সত্ত্বেও সেই পথে চলে না, আর না হয় অবাধ যৌন আচরণের লোভে কোরআনের পথ চিনেছে কিন্তু সেই পথে চলে না। আমাদের বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানেরা কয় পর্দা প্রগতির পথে বাধা, এরা কি জানে না আল্লাহ যে কোরআনে পর্দার বিধান দিয়েছেন? তাইলে প্রগতির পথে বাধা করে কেন? কোরআন মতে যদি নারীরারে পর্দা রাখা হয় ফতে গাছে নারীরারে লুলুক দৃষ্টিতে দেখে মনে মনে আনন্দ করার সুযোগ বাকি থাকে না, অফিসে আদালতে যথাযথায় বেপর্দা নারীরে দেখে দেখে লুলুক দৃষ্টিতে আনন্দ উল্লাস করার সুযোগ বাকি থাকে না। এই জন্য কোরআনে যে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন জানে, তারপরে প্রগতির পথে বাধা বলে কেন? অবাধ যৌন আচরণের লালসায় এরা কোরআনের পথ চিনেছে, গ্রহণ করতে পারে না কেন? দুনিয়ার লালসায়। সিরিয়াল নম্বর কত? এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি وتتفرق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا واحدة وفي رواية قال سنتان وسبعون في النار وواحدة في الجنة. আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করবে দুনিয়ার লালসা চরিতার্থ করার জন্য, এক দল মুসলমান ইসলাম ধর্ম পালন করবে সুজা পথে বেহেশতে পৌঁছার জন্য। তিন প্রকারের দুনিয়ার লালসার কারণে 72 দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করবে। কেউ ব্যবহার করবে নেতৃত্বের লোভে, গদির লোভে, সর্দারির লোভে, কেউ ইসলাম ধর্মকে ব্যবহার করবে দুনিয়ার ধন সম্পদ আত্মসাত করার লোভে, কেউ ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের দোহাই দিবে অবাধ যৌন আচরণের লালসা গোপনে গোপনে চরিতার্থ করার লোভে। এই তিন প্রকারের লালসার শিকার হইয়া আল্লাহর রসুল বলেন 72 দল মুসলমান একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রসুলের বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কালেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও 72 দল মুসলমান জাহান্নামী হবে, 72 দল মুসলমান জাহান্নামী হবে। কেন? ইসলামকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করার জন্য। এই কেনর জবাব আপনাদের সারা জীবন স্মরণ রাখা দরকার। 72 দল মুসলমান জাহান্নামী হবে কেন? ইসলামকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করার জন্য। এরা ধর্ম ব্যবসায়ী, এরা কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারে কয় যে বলে আমি ধর্ম মানি না, তারে ধর্ম ব্যবসায়ী কয় না নাস্তিক কয়? আহমদ শরীফ ধর্ম ব্যবসায়ী আছে না নাস্তিক? ভালো রকম স্মরণ রাখতে হবে, যে কয় ধর্ম মানি না সে ধর্ম ব্যবসায়ী হতে পারে না, সে ধর্মহীন। একদল হইল ধর্মহীন, আরেক দল হইল ধর্ম ব্যবসায়ী, আরেক দল হইল ধার্মিক। কয় দল? সারা দুনিয়ার মানুষ তিন দল, একদল ধর্মহীন, এদের নাম নাস্তিক, একদল ধর্ম ব্যবসায়ী, এরা 72 দলের মুসলমান। এরা কারা? 72 দলের মুসলমান ধর্ম ব্যবসায়ী। ইসলাম ধর্মকে ব্যবহার করে, ইসলামের কলেমা ব্যবহার করে, ইসলামের কোরআন ব্যবহার করে, ইসলামের নবীর নাম ব্যবহার করে, হয়তো গদির লোভে, না হয় সদের লোভে, না হয় দলের লোভে, না হয় অবাধ যৌন আচরণের লোভে, এরা ধর্ম ব্যবসায়ী। আর যারা ধর্ম পালন করে সুজা পথে বেহেশতে পৌঁছার আশায়, এদের নাম ধার্মিক। ধর্মহীন, ধর্ম ব্যবসায়ী, ধার্মিক। ধর্মহীনের চেয়ে ধর্ম ব্যবসায়ী আরো জঘন্য, ধর্মহীনের চেয়ে ধর্ম ব্যবসায়ী আরো জঘন্য। কারণ ধর্মহীন সরল, ধর্মহীন সরল পাপিষ্ট, ধর্মহীন সরল পাপিষ্ট, যেমন ভাবে ধর্ম পালন করে না তেমনি ভাবে ধর্ম পালনের দাবিও করে না, পাপিষ্ট ঠিক, কিন্তু দুঃখাবাস পাপিষ্ট না সরল পাপিষ্ট? ধর্মহীন পাপিষ্ট কিন্তু সরল পাপিষ্ট, ধর্ম ব্যবসায়ী দুঃখাবাস পাপিষ্ট। একমাত্র পুণ্যবান ধার্মিক। ধার্মিক কারা? ইসলাম ধর্ম পালন করে দুনিয়ার স্বার্থের জন্য না বেসতে যাওয়ার জন্য? এখন প্রশ্ন জাগে, দুনিয়ার স্বার্থের লালসা তাকে অন্তরে, বেসতে পৌঁছার আশাও তাকে। এখন কোন সমস্ত লোকেরা ইসলাম ধর্মের দুনিয়ার স্বার্থের লালসায় ব্যবহার করে, আর কারা সুজা পথে বেসতে পৌঁছার আশায় ধর্ম পালন করে, চিহ্ন কেমন করে? প্রত্যেকেরই তো ব্যাপারটা অন্তরে থাকে। ধর্ম ব্যবসায়ীদের অসৎ উদ্দেশ্যও তাকে অন্তরে, আর ধার্মিকদের সৎ উদ্দেশ্যও তাকে অন্তরে। অন্তরের ব্যাপার আমি জানবো কেমন করে, বুঝবো কেমন করে, চিনবো কেমন করে? তাই উপস্থিত সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফী রিওয়ায়াতিন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল। 72 দল মুসলমান যে ধর্মকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ লালসায়, একদল মুসলমান যে ধর্ম পালন করবে সুজা পথে বেসতে পৌঁছার আশায়, লালসাও তো অন্তরে থাকে, আশাও তো অন্তরে থাকে। কোন 72 দলের? 72 দলের কারা? যাদের অন্তরে দুনিয়ার লালসা আছে, একদলের কারা? যাদের অন্তরে বেসতে পৌঁছার আশা আছে। পার্থক্য করে চিনব কেমন করে, চিনব কেমন করে? দেখেন তো আপনাদের মনের কোনার প্রশ্ন, 1000 বছর আগেই নবীর দরবারে পেশ করা হয়েছে কিনা? জবাব সেখান থেকেই পাওয়া যাবে, নতুন ভাবে আজকে কারো জবাব দিতে হবে না। যে যে দরবারে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল সে দরবার থেকেই সুস্পষ্ট জবাব পাওয়া যাবে। এর আগে আরেকটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব সাহাবায়ে কেরামে যে বললেন মানহিয়া ইয়া রাসূল আল্লাহ, তাইলে দেখা গেল ইয়া রাসূল আল্লাহ সাহাবায়ে কেরাম নবীজিকে বলেছেন, বলেছেন কিনা? তাই আমরা ইয়া রাসূল আল্লাহ বলবো না কেন? এটা একটা আনুষঙ্গিক প্রশ্ন। হাদিসে পাওয়া গেল সাহাবায়ে কেরাম বলেন কালু মাহিয়া ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ তো হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল, যাদের অন্তরে দুনিয়ার লালসা আছে, ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ধর্ম ব্যবসায়ী, যাদের অন্তরে বেস্তে পৌঁছে রাখা আছে, ধর্মকে সরলভাবে পালন করে ধার্মিক, প্রত্যেকটাই তো অন্তরের ব্যাপার, চিহ্নকে মন করে ইয়া রাসূল আল্লাহ। সাহাবায়ে কেরাম যদি ইয়া রাসূল আল্লাহ রসুলকে বলতে পারেন, আমরা রসুলকে ইয়া রাসূল আল্লাহ বললে দোষ কি? প্রশ্নের জবাবের আগে আমাদের স্মরণ রাখতে হবে সাহাবায়ে কেরাম রসুলকে ইয়া রাসূল আল্লাহ বলতেন যার যার ঠিকানাতে বসিয়া না রসুলের দরবারে হাজিরা দিয়া। আর আপনাদের সমাজে যারা ইয়া রাসূল আল্লাহ কইয়া শিক্ষার দেয়, এরা নিজেরা নবীর দরবারে গিয়া হাজিরা দেয় না নবীরে তাদের দরবারে হাজিরা দিয়েছেন বলে? বলেন তো উম্মতে নবীর দরবারে হাজিরা দিলে আদব হয় না নবীরে উম্মতের দরবারে হাজিরা দিয়েছেন তো ইয়া আদব হয়? আদব বেআদবের প্রশ্ন আসেনি না নাই? উম্মতে যদি নবীর দরবারে হাজিরা দিয়া ইয়া রাসূল আল্লাহ বলে, বেআদবি হয় না আদব? আর যদি উম্মত থাকে উম্মতের জায়গায় আর বলে নবী আইয়া আমার দরবারে হাজিরা দিছেন, তাইলে আদব হয় না বেআদবি হয়? সাহাবায়ে কেরাম বেআদবি ইয়া রাসূলুল্লাহ বলতেন না আদবের ইয়া রাসূলুল্লাহ বলতেন? আপনাদের সমাজে যারা ইয়া রাসূলুল্লাহ বলে আদবেরটা বলে না বেআদবিটা বলে? সাহাবায়ে কেরাম কেরামের ইয়া রাসূলুল্লাহ ছিল আদবের আর এদের ইয়া রাসূলুল্লাহ হল বেআদবি। قالوا ما هي يا رسول الله وفي رواية قالوا من هي يا رسول الله هي الله الرسول بحطر دل مسلمان دنیا شرط حسن الجنة درمك ببهار کرے لال شاون ترے تاکے دیکھا رو پھائے لائی یک دل مسلمان সুজাপথে বেসতে পৌঁছার আশায় ইসলাম ধর্ম পালন করে আশাটাও অন্তরে তাকে দেখার উপায় নাই, চিনব কেমন করে কোন কোন লোক বাহাত্তর দলের আর কোন কোন লোক এক দলের? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামা আলাইহি ওয়া সাহাবী, যদিও একটা মাত্র মুসলমানের দল সুজাপথে বেসতে পৌঁছার আশায় ধর্ম পালন করে ইসলাম পালন করে আশাটা তাদের অন্তরে থাকে, কিন্তু তাদেরকে চিনার মতো দুইটা আলামত আছে। চিনার মতো একটা আলামত, মা আনা আলাইহি, আমি রসুলের সুন্নাত। দুই নম্বর আলামত, ওয়া সাহাবি, আমার সাহাবায়ে কেরামের জমাত। যেই মুসলমানের দল নবীর সুন্নত তরিকা মতে ইসলাম ধর্ম পালন করবে, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতে ইসলাম ধর্ম পালন করবে, প্রমাণ হয়ে যাবে তার অন্তরে নেতৃত্বের লালসা নাই, তার অন্তরে গদির লালসা নাই, তার অন্তরে ফদের লালসা নাই, তার অন্তরে ধনের লালসা নাই, তার অন্তরে নারীর লালসা নাই, সুন্নতে রসুলার জমাতে সাহাবা যেই দলের অনুকরণীয় আদর্শ হবে। আল্লাহর রসুল বলেন প্রমাণ হয়ে যাবে সুজাপথে বেসতে পৌঁছার আশায় ইসলাম ধর্ম পালন করে, যারা সুন্নতে রসুলকে ধর্ম পালনের আদর্শ মানতে রাজি হবে না অথবা জমাতে সাহাবাকে ইসলাম ধর্ম পালনের আদর্শ মাপকাঠি মানতে রাজি হবে না, প্রমাণ হয়ে যাবে হয়তো গদির লোভে ধর্ম ব্যবহার করে আর না হয় ফদের লোভে ধর্ম ব্যবহার করে আর না হয় নেতৃত্বের লোভে ধর্মকে ব্যবহার করে আর না হয় ধনের লোভে ব্যবহার করে আর না হয় নারীর লোভে ধর্ম ব্যবহার করে, আসলে সুজাপথে বেসতে পৌঁছার আশা তাদের অন্তরে নাই। বাহাত্তর দল মুসলমান ইসলাম ধর্ম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য, একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করবে সুজাপথে বেসতে যাওয়ার জন্য। সিনবার আলামত আছে নি? কয়টা? একটা আলামতের নাম সুন্নতে রসুল, আর একটা আলামতের নাম জমাতে সাহাবা। এখন একটা প্রশ্ন হইল, রসুল বড় না সাহাবা বড়? রসুল বড়। তো যিনি বড় তিনিরই আদর্শ মানলে, যারা অপেক্ষাকৃত ছোট তাদেরকে আবার আদর্শ মানার দরকার কি? প্রশ্ন বুঝলেন কিনা দেখে। সুতরাং শুধুমাত্র রসুলকে মাপকাঠি মানব, সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানার দরকার কি? শুধুমাত্র রসুলকে আদর্শ মানবো, সাহাবায়ে কেরামকে আদর্শ মানার দরকার কি? আবারও বলি, রসুল বড় না সাহাবি বড়? বড় ব্যক্তিরে যদি আদর্শ রূপে গ্রহণ করি, যে ছোট ব্যক্তিরে আদর্শ রূপে গ্রহণ করার দরকার কি? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন। জবাব দিবার আগে আমার কয়েকটা কথা। এক নম্বর, চিনির মূল্য বেশি না লবণের মূল্য বেশি? যার ঘরে চিনি আছে তার আর লবণের দরকার কি? আপনাদের জিজ্ঞাসা করি, স্বর্ণের দাম বেশি না ভানির দাম বেশি? স্বর্ণের দাম বেশি। যার বড় স্বর্ণ আছে তার আর ভানির দরকার কি? বড়টা থাকলে ও ছোটটা লাগে? তাহলে আস্তে আস্তে আশা করি প্রশ্নের জবাব বোঝার অনুকূল পরিবেশ তৈরি হবে। দুই নম্বর কথা, আল্লাহ রসুল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি যেই তরিকায় আসি আর আমার সাহাবাগণ যেই তরিকায় আসে। ওয়া সাহাবি কে বলেছেন? রসুল বলেছেন। যদি সাহাবাগণকে আদর্শ মানার দরকার না থাকতো রসুল কেন বললেন? যে রসুল বলেছেন সাহাবাগণের তরিকা অনুকরণ করবে যারা, এরা সরল মনে ধর্ম পালন করতেছে প্রমাণ হবে, এই কথা আল্লাহর রসুল কেন বললেন? এই কথা রসুল বলার পরও যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মানতে রাজি নয়, রসুল মানল কোথায়? তিন নম্বর কথা, সাহাবায়ে কেরাম অনুকরণীয় আদর্শ নন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। যেহেতু কোরআনের কোন আয়াতে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয় নাই, হাদিসের কোথাও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয় নাই, এই যুক্তিতে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, কোরআনের কোন আয়াতে রসুলকে সত্যের মাপকাঠি বলা হয়েছে? হাদিসের কোথায় রসুলকে সত্যের মাপকাঠি বলা হয়েছে? কখনো দেখানো সম্ভব হবে না। হ্যাঁ, কোরআনের এক আয়াতে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মাপকাঠি বলা হয়েছে না আদর্শ বলা হয়েছে? মাপকাঠি তো রসুলের বলা হয়েছে না, যদি বলেন আদর্শই মাপকাঠি, তাইলে সরাসরি মাপকাঠি সাব্যস্ত হইলেন রসুল না ব্যাখ্যার মাধ্যমে? দেখেন তো এইরকম ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বেলায় আল্লাহ বলছেন কিনা। আল্লাহ বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। হে আমার নবী সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে ইমান এনেছ সেইভাবে অনুরোধ তোমাদের ইমানের মতো ইমান আনতে, যদি মুনাফিকরা রাজি হয় তখন তাদের ইমান গ্রহণযোগ্য হবে, তোমাদের ইমানের অনুরূপ ইমান আনতে যদি মুনাফিকরা রাজি হয় না তাহলে তারা ইমানদার, আমি আল্লাহর দরবারে ইমানদার সাব্যস্ত হবে না। মুনাফিকদের ইমান গ্রহণযোগ্য হওয়া না হওয়ার ব্যাপারে তাদের ইমানকে আল্লাহ মাপকাঠি ধার্য করলেন? তাইলে সরাসরি মাপকাঠি না বললা ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত হইল কিনা? রসুলের আদর্শ বলছেন, ব্যাখ্যার দ্বারা যদি মাপকাঠি বলা হয় সাহাবায়ে কেরামের ইমানের অনুরূপ ইমান আনলে অন্যদের ইমান কবুল হবে, এই কথার দ্বারা অর্থ ব্যাখ্যার দ্বারা সাহাবায়ে কেরাম মাপকাঠি রাজ্য হইল। রসুলকে ব্যাখ্যা করে মাপকাঠি মানতে পারো, সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা করে মাপকাঠি মানতে পারো না কেন? কথা বুঝে আসলো কিনা? আরেকটা কথা কই, আমি একটু সময়ের জন্য যদি ধরে নিই, একমাত্র রসুল আমাদের অনুকরণীয় মাপকাঠি, সাহাবায়ে কেরামের কেউ অনুকরণীয় মাপকাঠি নন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, রসুল জীবনে কোনদিন গুনাহ করেছিলেন? করেন নাই। আপনারা কেউ জীবনে কোনদিন গুনাহ করেন? একদিনও না, একটাও না? স্মরণ রাখবেন, রসুল ছাড়া আপনার আর কোনো মাপকাঠি নাই। ভালো রকম স্মরণ রাখবেন, রসুল ছাড়া আপনার আর কোনো মাপকাঠি নাই। যেই মুহূর্তে আপনি গুনাহ করলেন এই মুহূর্তে রসুল মাপকাঠি মানলেন না লঙ্ঘন করলেন? সাহাবায়ে কেরাম তো আগের থেকেই আপনার মাপকাঠি না, যখন গুনাহ করলেন তখন রসুলও আপনার মাপকাঠি রইলেন না, এখন কি হইল? আপনি মাপকাঠিওয়ালা রইলেন না মাপকাঠিহীন হইলেন? মাপকাঠিহীন নাকি? আর রসুলকে মাপকাঠি মানার পরে যদি সাহাবায়ে কেরামকেও মাপকাঠি মানা হয়, যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত রসুল মাপকাঠিটা ঠিক রইল। যখন গুনায় লিপ্ত হইয়া গেল তখন সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে যেভাবে তওবা করে আল্লাহকে রাজি করাইছিলেন সেইভাবে কিয়ামত পর্যন্ত মুসলমান গুনাহগার গুনাহগার মুসলমান সাহাবায়ে কেরামের তওবার মতো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদেরকে মাফ করিয়া দিয়া জান্নাতি বানাইয়া দেবেন। তাইলে সাহাবায়ে কেরামকে মাফ করি না মানিয়া আল্লাহর কাছে গুনাহগার উম্মতে মাফ পাওয়ার আর কোন উপায় বাকি থাকে? আরেকটা কথা বলি, রসুলকে মাপকাঠি মানার ব্যাখ্যা কি? রসুল যেসব কাজ করেছেন সেই সব কাজ আমরা করতামই তো মাপকাঠি মানার মানে। রসুল একত্রে নয় বিবি রেখেছিলেন কিনা? রাখেন নাই? রসুল একত্রে কয় বিবি রেখেছিলেন? নয় বিবি। আপনারা একত্রে নয় বিবি রাখবেন কেন? রসুল না বলে আপনারা মাপকাঠি, রসুল না বলে আপনারা মাপকাঠি। রসুলের জীবনের কোন কাজের অনুকরণ করতে হবে আর কোন কাজের অনুকরণ করা যাবে না সাব্যস্ত করার জন্য একমাত্র সাহাবায়ে কেরামের জমাত হইলেন মাপকাঠি। রসুলের জীবনের যেই কাজ সাহাবায়ে কেরাম অনুকরণ করেছেন কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মতেরা সেই কাজের অনুকরণ করতে হবে। রসুলের যেই কাজের অনুকরণ কোন সাহাবি করেন নাই সেই কাজের অনুকরণ কোন মুসলমান করতে পারবে না। রসুলকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হবে না, অথবা জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হবে না। প্রমাণ হয়ে যাবে ইসলামকে ব্যবহার করে হয়তো পদের লোভে, দলের লোভে, নেতৃত্বের লোভে, কর্তৃত্বের লোভে, গতির লোভে, আর না হয় গণের লোভে, আর না হয় নারীর লোভে, যারা সুন্নতে রসুলকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হয় না, অথবা সাহাবায়ে কেরামকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হয় না। প্রমাণ হইল কি? খিলাফতে ব্যস্ত যাওয়ার জন্য ধর্ম পালন করে না, ধর্মকে ব্যবসা করার জন্য ব্যবহার করে, ধর্মকে ব্যবসা করার জন্য ব্যবহার করে, পথে সিরাতে মুস্তাকিমের পথে বেঁচতে যাওয়ার জন্য যারা ইসলাম পালন করে তাদের আলামত হল মহান আলাইহি, আমি রসুলের সুন্নত ওয়াসাবি, আমার সাহাবায়ে কেরামের জমাত হবে তাদের ধর্ম পালনের অনুকরণীয় আদর্শ। পথে বেঁচতে পৌঁছার জন্য যারা ইসলাম ধর্ম পালন করে তাদের অনুকরণীয় আদর্শ কথাটা একটা সুন্নতে রসুল আর একটা জমাতে সাহাবা। এই জন্য দলটার নাম হবে আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নতের তো নবীর সুন্নত ওয়ালা, আহলে সুন্নতের মর্ম হইল নবীর সুন্নত তার আদর্শ, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জামাত তার আদর্শ। আহলে সুন্নত নাম শুনছেন কোন সময়? ই পর্যন্তই নাম না, পূর্ণ নাম ওয়াল জামাত পর্যন্ত। আহলে সুন্নত অর্থ নবীর সুন্নত তার ধর্ম পালনের আদর্শ, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জামাত তার ধর্ম পালনের আদর্শ। এই জন্য নাম তার আহলে সুন্নত ওয়াল জামাত। দুঃখের বিষয় বর্তমান সমাজে কিছু লোক আছে নবীর সুন্নতের দ্বারে কাছেও নাই, যত সব বিদাতের আড্ডা আর কয় আমরা আহলে সুন্নত আছে কি নাই? বিদাতের আড্ডাখানা সুন্নতের রসুলের ধারে কাছেও নাই, কয় আমরা আহলে সুন্নত। আর কিছু লোক সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মানতে রাজি না, ভাই আমরা জামাত সুন্নত রসুলের মাধ্যমে আহলে সুন্নত হইতে হবে, জামাতে তাহাবার আদর্শ মানার মাধ্যমে ওয়াল জামাত হইতে হবে। কথা বুঝে আসছে কিনা? আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল দুইবারে করেছেন, একটা মৌখিক বিবরণের দ্বারা আর একটা নকশা অঙ্কনের দ্বারা। এতক্ষণ যে দীর্ঘ হাদিস আপনাদের শুনাইলাম এটা হইল আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুলের মৌখিক বিবরণ, আর নকশা অঙ্কনের মাধ্যমে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন, মাটির মধ্যে একটা সুদার রেখা অঙ্কন করেছেন। ওই আল্লাহ রসুল বলে নিজে একটা সুদার রেখা টানলাম, এটা হইল আল্লাহ যে কোরআনে বলেছেন দুনিয়ার মানুষ দেহেক পর্যন্ত পৌঁছার সুদাপথ, এই সুদাপথের উদাহরণ আমার অঙ্কিত সুদা রেখা। তারপরে সেই রেখার থেকে ডান দিকে তিনটা বাঁকা রেখা, বাম দিকে তিনটা বাঁকা রেখা টানলেন। বাঁকা রেখা কয়টা? তিনটা। ডান দিকে তিনটা, বাম দিকে তিনটা, ছয়টা। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন ছয়টা বাঁকা রেখা টানিয়ে আল্লাহ রসুল 72 দল ভ্রান্তপন্থী মুসলমানের ছয়টা মূল দলের প্রতি ইঙ্গিত করেছেন। এক একটা মূল দলের 12টা করে উপদল রয়েছে, এক একটা মূল দলের যদি 12টা উপদল থাকে ছয়টা মূল দলের দল, ছয়টা বাকার একাতারিয়া, আল্লাহর রাসূল 72 দল বামপন্থী মুসলমানের 72 দলের দিকে ইঙ্গিত করেছেন। কইরা বলছেন এই ছয় দাগে দিলাম, এই পথে যারা চলবে বাকাপথ তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। সুদারে কাজে টানলাম, এই পথে যারা চলবে সুন্নতে রাসূল জামাতে সাহাবার আদর্শ মতে যারা ইসলাম ধর্ম পালন করবে সুদার পথে বেহেশতে পৌঁছে যাবে। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, والذين اتبعوهم এটা এক বচন সর্বনাম, এক বচন আর হুম সর্বনাম, এক বচন না বহু বচন। হু সর্বনাম ব্যবহার করলে, এক বচনের সর্বনাম ব্যবহার করলে কোন রকম ব্যাখ্যা করা যাইত। যারা রসুলের রসুলের ইত্তেবা করবে, আল্লাহ তো রাব্বুল আলামিন হু বলেন নাই, হুম বলেছেন। অর্থাৎ আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, তাদের অনুকরণ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। রসুলের ইচ্ছে রসুলের অনুকরণে এই আয়াতের মধ্যে আল্লাহ রসুলের অনুকরণে চিরসন্তুষ্টির ঘোষণা দিচ্ছেন না সাহাবায়ে কেরামের অনুকরণে চিরসন্তুষ্টির ঘোষণা দিচ্ছেন? সাহাবায়ে কেরামের অনুকরণে চিরসন্তুষ্টির ঘোষণা দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق হে আমার নবী সাহাবায়ে কেরাম, তোমাদের ইমানের অনুকরণ যদি মুনাফিকরা করতে চায় তাদের ইমান গ্রহণযোগ্য হবে। তোমাদের ইমানকে মাপকাঠি বানাইয়া নিজের ইমানের সত্যতা যাচাই করতে যারা রাজি নয়, আল্লাহ বলেন মুসলমান সমাজের মধ্যে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়ে কেরামের ইমানকে নিজেদের ইমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানতে রাজি নয়। সব মুসলমান সমাজে দলাদলি সৃষ্টির জন্য তারাই দায়ী। সাহাবায়ে কেরামের ইমান রে নিজের ইমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি বানাইতে তারা রাজি না, এরা হইলে দায়ী মুসলমান সমাজে ফাটল সৃষ্টি করার জন্য। সুতরাং এই যে বেহেশতে পৌঁছার সুদাপথের দীর্ঘ বিবরণ, আমার দৃষ্টিতে সংক্ষিপ্ত বিবরণ, সময়ের হিসাবে আপনাদের জন্য বলি দীর্ঘ বিবরণ আপনাদের সামনে পেশ করলাম। এই বেহেশতে পৌঁছার এই সুদাপথ দুনিয়াবাসী মানুষকে যেই প্রতিষ্ঠান দেখায়, এই প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোন প্রতিষ্ঠান আছে? একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোন প্রতিষ্ঠান নাই। স্মরণ রাখতে হবে মাদ্রাসা কাকে বলে। মাদ্রাসা কারো কয়? মাদ্রাসা কয় যেই প্রতিষ্ঠান মানুষকে কুরআন সুন্নার বিবরণ মতে, আল্লাহর বিধান এবং নবীর তরিকা মতে, সুন্নতে রসুল এবং জামাতে সাহাবার আদর্শ মতে দুনিয়াবাসী মানুষকে জান্নাতের পথ দেখায়, সেই প্রতিষ্ঠান এর নাম মাদ্রাসা। আর মাদ্রাসা নাম দিয়া যদি কোনো প্রতিষ্ঠান করা হয় যেখানে কুরআন সুন্নার বিধান এমনভাবে শিখানো হয় না, যেভাবে শিখলে কুরআনের বিধান মতে, নবীর তরিকা মতে, হাদিসের তরিকা মতে, সুন্নতে রসুলের তরিকা মতে, জামাতে সাহাবার তরিকা মতে বেহেশতের পথ চিনা যায় না, এইভাবে মাদ্রাসার নাম দিলেই মাদ্রাসা হইতে পারে না। কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা সম্পর্কে আরো সুস্পষ্ট আয়াত অন্যখানে নাযিল করে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িবাতুল লিয়াতাফাত্তাউ ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। হে মুসলমানেরা, তোমাদের সকল দলের কিছু লোকেরে কেন এমন প্রতিষ্ঠানে পাঠাইয়া দাও না যেখানে ইসলামের শিক্ষা এবং ইসলামের দীক্ষা দেওয়া হয়। আপনারা কি বলেন, ইসলামের শিক্ষা আর ইসলামের দীক্ষা এক জিনিস? ইসলামের শিক্ষা হইল ইসলাম সম্পর্কে জানা, আর ইসলামের দীক্ষা হইল ইসলামের বিধান মানা। দীক্ষা হইল মানা, আর শিক্ষা হইল জানা। জিজ্ঞাসা করি আপনাদেরকে, মাদ্রাসা ছাত্রীরা হালাল হারাম জানছে কিন্তু মানে না, এটা মাদ্রাসা হইছে? আপনাদের জানা মতে মাদ্রাসা নামে এমন প্রতিষ্ঠান বাংলাদেশে পাওয়া যাবে কিনা যেখানে পড়িয়া পরীক্ষার হলে কিতাব চুরি করিয়া পরীক্ষা দেয়? এটা না জানছে না মানছে, জানলে কিতাব চুরি লাগে? কিতাবের ফরাজ আনলে পরীক্ষা দিতে ভাটা শিরা লাগে, এটা তো জানছেই না মানব কবে। আর নকল করে পরীক্ষা দেওয়া সাধুতা না চুরি, এটা কি দুনিয়ার তুচ্ছ সম্পদ চুরি না পবিত্র বিদ্যা চুরি? পবিত্র বিদ্যার মতো জিনিস যারা চুরি করতে জানে এরা মধ্যে ইসলামের বিধান মানা আছে? তুমি পড়া শিখছ না ভাতা চিরা নিছ, তুমি তুমি ইসলামের বিধান জানাও নাই আর চুরি করার মতো বোধ বর্ষাতে বাস না, ইসলামের বিধান তোমার মধ্যে মানা হয় নাই। তুমি যেখানে পড়ো এটার নাম মাদ্রাসার দিল এই মাদ্রাসা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার সংজ্ঞা বড় পরিষ্কার করে কোরআনে দিতেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুসলমানেরা, তোমাদের সকল দলের কিছু লোকেরে ওই প্রতিষ্ঠানে কেন পাঠাইয়া যাও না যেখানে ইসলামের শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়? ইসলামের শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়, শিক্ষা আর দীক্ষার বেশকম বুঝলেন কিনা? ইসলামের শিক্ষা মানে ইসলাম সম্পর্কে জানা, আর ইসলামের দীক্ষা মানে ইসলামের বিধান মানা। ইসলামের শিক্ষা মানে ইসলাম ইসলামের বিধান জানা, আর ইসলামের দীক্ষা মানে ইসলামের বিধান মানা। বেজার হইবেন না, দুঃখিত হইবেন না, আমি একটা উদাহরণ দিই। ইসলামের বিধান মতে, নবীর তরিকা মতে, মুসলমানের মুখে দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা করার বিধান আছে কি নাই? কোন মাদ্রাসার ছাত্র যদি দাড়ি মুন্ডন করে, স্কুলের ছাত্র যদি মুন্ডন করে, আমি অপরাধ না বলি না, কিন্তু সে কুরআন হাদিস সইরা মুন্ডন করছে না না হইয়া? কোন মাদ্রাসার ছাত্র যদি দাড়ি মুন্ডন করে, ইসলামের বিধান না ভৈরা মুন্ডন করছে না ভৈরা মুন্ডন করছে? না জান্না লঙ্ঘন করছে না জান্না লঙ্ঘন করছে? স্কুলের ছাত্র দাড়ি মুন্ডন করলে করছে না জান্না? মাদ্রাসার ছাত্র দাড়ি মুন্ডন করলে করছে জান্না? এর মধ্যে ইসলামের দীক্ষা আছে? যেই যেই মাদ্রাসায় পড়লে ছাত্র দাড়ি মুন্ডন করতে পারে, এখানে ইসলামের শিক্ষা আছে কিনা আমি জানি না, দীক্ষা নিয়ে আছে? যেখানে ইসলামের দীক্ষা নাই এটার নাম মাদ্রাসা, নাম দিলে এই মাদ্রাসা হয়? মাদ্রাসা কারে কয়? কোন প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা যেখানে দুইটা জিনিস আছে? কোন প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা যেখানে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে, একটা ইসলামের শিক্ষা আর একটা ইসলামের দীক্ষা। শিক্ষা যদি পায় তাহলে পড়াশরণ তাকে নিজের স্মরণ থেকে লিখে পরীক্ষা দিতে পারে, দীক্ষা যদি পায় চুরির মতো জঘন্য কাজ করতে পারে না, শিক্ষাও যদি পায় না দীক্ষাও যদি পায় না কিতাব চুরি করে পরীক্ষা দিতে যায়, পাতা ছিড়িয়া নিয়ে পরীক্ষা দিতে যায়। দেখেন মাদ্রাসা কারে কয় বুঝলেন কিনা? নাম দিলে মাদ্রাসা হয় না দুই কামে মাদ্রাসা হয়? কয় কামে মাদ্রাসা হয়? এক নম্বর কাম ইসলামের বিধান জানা, দুই নম্বর কাম ইসলামের বিধান মানা, যেখানে আছে যে প্রতিষ্ঠানে আছে ওইটার নাম হইল মাদ্রাসা। একটা কথা জিজ্ঞেস করি, যে সমস্ত ভাইয়েরা শার্ট প্যান্ট পরেন, আমি এই ফতোয়া দেই না যে আপনারা গুনাহ করেন, কিন্তু আপনাদের কাছে জানতে চাই শার্ট প্যান্ট নবীর সুন্নত কিনা? না, নবীর সুন্নতের আলাদা পোশাক আছে, আছেনি না? নাই। কোন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা নামে কোন প্রতিষ্ঠানের ছাত্র যদি শার্ট প্যান্ট পরে, এ নবীর সুন্নত মতো পোশাক পরল না মন গড়া? ইসলামের দীক্ষা হয়েছে বলেন তো, মাদ্রাসা নামে কোন প্রতিষ্ঠান যদি তাকে আর ছাত্ররা যদি শার্ট প্যান্ট পরে, এই এই প্রতিষ্ঠানে ইসলামের দীক্ষা আছে দীক্ষা নাই? যেই প্রতিষ্ঠানে ইসলামের দীক্ষা নাই ওই প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা? কখনো নয়। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। হে মুসলমানগণ, তোমাদের সকল দলের কিছু লোকেরে এমন প্রতিষ্ঠানে পাঠায় দাও যেখানে ইসলামের শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়, আগে নিজে ইসলামের শিক্ষা গ্রহণ করবে দীক্ষা গ্রহণ করবে, তারপরে জগৎবাসী মানুষকে সুজাপথে জান্নাতে যাওয়ার পথ বাতাইবে। মাদ্রাসা শিক্ষা খামখেয়ালি না দায়িত্বপূর্ণ? প্রথম দায়িত্ব নিজের জীবনে ইসলামের শিক্ষা গ্রহণ করবে, নিজের জীবনে ইসলামের দীক্ষা গ্রহণ করবে, তার পরবর্তী দায়িত্ব জগৎবাসী মানুষকে বাঁকা পথে চালাইবে না সুজাপথে বেসতে যাওয়ার পথ দেখাইবে? সুজাপথে বেসতে যাওয়ার পথ কোনটা? সুন্নতে রসুল এবং জামাতে সাহাবা, সেই মর্মে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলাইহি ওয়াসাবি, সেই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সুজা পথের অনুকরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বাঁকা পথের অনুকরণ করিও না, ওয়া তাফাররাকা বিকুম আন সাবিলি, যদি বাঁকা পথে চলো জান্নাতের সুজা পথ থেকে বাঁকা পথ তোমাদেরকে বিচ্যুত করে দিবে, সাবধান, গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে সতর্ক করা হলো, সুজা পথ ছাড়িও না, জান্নাতে যাওয়ার সুজা পথ ছাড়িও না, হে আদম সন্তানেরা, জান্নাত তোমাদের স্থায়ী ঠিকানা, তোমাদের পিতা অস্থায়ী হয়ে গিয়েছিলেন, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যদি পাশ করো সুজাপথে স্থায়ী ভাবে জান্নাতে যাইতে পারবে। দেখেন আমার ভূমিকার কথা স্মরণ আছে, মানুষের স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতে। কথা আমার শেষ, সর্বশেষে জান্নাতের একটা কথা শুনে দিই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করে রেখেছেন। আবু জেহেল নামে একটা মানুষ আল্লাহ বানাইছেন কিনা, তার নামে জান্নাতে একটা বরাদ্দ করা বাড়ি আছে? আছে। শোনেন শোনেন, কথা শেষ হয় নাই, কথা শুরু হয়েছে মাত্র। জান্নাতে, জান্নাতের বাড়িটার কথা শুরু হয়েছে, আমার বক্তব্য শেষ, জান্নাতের বাড়িটার কথা শুরু হয়েছে, শেষ হয়েছে না। ফেরাউন নামে একটা মানুষ আল্লাহ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদ নামে আল্লাহ একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। কারুন নামে আল্লাহ একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। পাঠানো হয়েছে, পরীক্ষা দিয়ে আবাস করে আসো, বাড়ি তোমার বরাদ্দ করা আছে। দুনিয়ায় যাও, দুনিয়া তোমার পরীক্ষার হল, পরীক্ষা দিয়ে আবাস করে আসো, বাড়ি তোমার বরাদ্দ করা। আসলো ফেরাউন দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো নমরুদ দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো কারুন দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো আবু জেহেল দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো আবুল আহাব দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো আহমদ শরীফ দুনিয়াতে পরীক্ষা দিত। দিয়ে আবাস করে গেছে না, ফেল করে গেছে। যাওয়ার বেলায়, যাওয়ার বেলায় যেই ফিরিস্তা তার জান বাইর করেন, বা জান বাইর করবার আগে তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ করা ছিল আগে সেইটা তাকে দেখানো হয়, দেখাইয়া বলা হয়, এই বাড়ি তোমার জন্য বরাদ্দ করিয়া আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য পাঠাইছিলেন, তুমি যেহেতু পরীক্ষায় ফেল করেছ, পরীক্ষার মেয়াদে তোমার শেষ, যে বাড়ি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছিলেন জান্নাতে সেইটার থেকে তোমাকে চিরকালের জন্য বঞ্চিত ঘোষণা করা হল। এবার বলেন, নমরুদের জন্য জান্নাতে যে বাড়ি বরাদ্দ ছিল এখনো বরাদ্দ রইছে না বাতিল হয়ে গেছে? ফেরাউনের জন্য জান্নাতে যে বাড়ি বরাদ্দ ছিল রইছে বরাদ্দ না বঞ্চিত? বঞ্চিত। এখন প্রশ্ন হইল, যে সমস্ত বেঈমানেরা জান্নাতের বাড়ি থেকে বঞ্চিত হইল, এই সমস্ত বাড়ির শেষ পর্যন্ত উভয় কি হবে? বাড়িগুলি অবসর হইল কিনা? বাড়িগুলি কারণে বরাদ্দ রইছে না অবসর রইছে? অবসর। এই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিয়া খালিদুন। যে সমস্ত মুমিন বান্দারা জান্নাতে সুজা পথে জান্নাতে পৌঁছার দায় দায়িত্ব যথারীতি পালন করবে, দুনিয়ার জিন্দগিতে আল্লাহর পরীক্ষায় পাশ করবে, এদের জন্য যেই বাড়ি জান্নাতে বরাদ্দ আছে সেইটা তো তারা পাবে। যারা জান্নাতের বরাদ্দকৃত বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেছে তাদের খালি বাড়িও যারা আল্লাহর পরীক্ষায় পাশ করেছে তাদেরকে বোনাস হিসাবে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি দুনিয়ার পরীক্ষায় পাশ করতে পারেন, আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ আছে। আপনাদের তো আপনারা ভাইবেন, যারা জান্নাতের বাড়ি থেকে বঞ্চিত হয়েছে তাদের বাড়ি আপনাদেরকে বোনাস দেওয়া হবে, বোনাস। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দুনিয়ার জিন্দগিতে সুজা পথে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, সেই পথ চলার মাধ্যমে আমাদের জন্য বরাদ্দকৃত জান্নাতের বাড়ি এবং বঞ্চিতদের অবসরপ্রাপ্ত বাড়ি বোনাস হিসাবে পাওয়ার সৌভাগ্য দান করুন আমাদের সবাইকে, সবাই করুন। আমি শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, জান্নাতে পৌঁছার এই সমস্ত সহজ সরল পথ, এর শিক্ষা দীক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসা থাকলে নিয়ে আপনারা ব্যস্তের পথ পাইবেন, নানা থাকলে যারা কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করার সাথে সাথে এলমে শরীয়ত হাসিল করার সাথে সাথে এলমে মারিফত হাসিল করে এবং অপর মানুষকেও এলমে শরীয়ত হাসিল করাইবার সাথে সাথে এলমে মারিফত হাসিল করাইবার ব্যবস্থা করে, তারা মাত্র সুফি হইতে পারে, সুফি। আর শরীয়ত মারিফতের বান্দার দ্বারা তারা সকলে মিলিয়া যাকে অনুকরণ করেন তিনি হইবেন সুফি সম্রাট। আপনাদের জানা মতে সুফি দরবেশ ছিলেন কিনা হযরত শাহজালাল মুজাদ্দিদিয়ামানি রহমতুল্লাহ আলাইহি? আপনাদের জানা মতে সুফি দরবেশ ছিলেন কিনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদি আল হাসানি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, এরা সুফি দরবেশ ছিলেন কিনা? এরা